الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد إخواني وأحبابي الكرام أذ الدرس مجيء من الكتاب الملخص الفقهي باب في أحكام الإمامة إمامة الكسو أحكام مجيء رغتيب ينغرقي تي أذ يا إمامة داسي خن خنشيس إمامة تنغرف ربن وزم مجيء إن الكسو خطبتر مجيء أو فيما يشرع للإمام في الصلاة تلي يا اخواني واحبابي الكرام انا عربي غنداني امامتي هودي انا كانداسه دور امانه يانداسه بيشي كامبورو امانات امانات يانا دغري والله ولياري مانش كرتون قران شريور حافظ وافريو قران شريور قاري وافريو ارغونا حافظ نوديو قران شريور بيج باك سورا قال بيشي سندر غري ياري تجويد سنه تلاوت غري دان دل وافريو نومادر داسه احکام کل مسائل کل این زنا فریو یار بعد از هنر کو مانش حب صاحب আছে یعنی به یہ قران شریف سندر گوری فری জানে ایبه نماز احکام জানে যদি ইমামত তলব করত দইলে খনো শিদান হবকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাসাবে کرام কলি ইমামত তলব গজে আল্লাহ নবীর হদিয়া রাসূলুল্লাহ জালনি ইমাম কওমি ইয়া রাসূলুল্লাহ আরে আর কওমর ইমাম বানো এন হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিয়া আনতা ইমামহুম ওয়াক্তাদি বিআযুফিহিম ويشهد لذلك أيضا قول الله تبارك وتعالى وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما الله تن طلب قرآن والله عرضا سي قومر إمام بانان خوي ترجع هنوان جلو تر صلاحية تاقل إمامتي طلب قرآن خنو وشجنة الله أعلم تير بعد بيان هموها إمامتي دي لعد دولي توان تن إمامتي رحق هذا قريب هرده الدول توان بطر صلاحية تاقا فريبو فانسطن وماذا ما توان تحاضر واردين لوقت تاقا فريبو তুমি নমাজের আহকাম জানাতে ইন্দ্রা বাহরি তুমি যাচ্ছে এ চিজ আমানত রাধাগুরু রাজাম আল্লাহ যারে ইমামতি গরিবুল্লাহ তৌফিক দিয়ে অনারাত তো অনারার ফিসত যে মানুষ সকল আছে ইতারের হালতরে দাসে বেশি রেয়া করা হরিব ইতারের হালতরে অনারাত তো বেশি সাফ হরিব খেলা বহুত মানুষ সকলে ইতারের হালতরে নসা হেডে বিয়ারে মে থাকে কমজোর থাকে হেল্লা খামলা মানের থাকে কারাতরে বেশি লম্বা করে তোমাদের মানুষের করে তো দুঃখ জাগই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদি ইজা সাল্লা আহাদুকুম বিন্নাস ফলিউখফিফ ফাইন্না ফীহিম আস-সাকীম ওয়াদ-দাঈফ ওয়াদাল হাজা ওয়া ইজা সাল্লা লিনাফসিহি ফলিউতাউল মা শাআ ইবা হাদিস সহিহ হাদিস রাওয়াহুল জামাআ মিন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদি তোমরা হনি কি মানুষের করে ইমামতি করো দইলে নমাজের কেন তোমরা কি করিবা ফাতল করিবা বেশি বর্ণ করিবা حتى تسبيح غير الدعاء دين سبحان ربي العلى سبحان ربي العظيم اسي تيمب تيمبر غريبا يعني اتنار بيش نغريبا دي مصلي كل طلب كر دلي بيش با مصلي كل اتماد غري غريبا لكن يبا خالد دي كي ادن الكمال زي بدريا زي دور خمغليو توان نماز اكمال درد ما فوسيبو هي دور غريره غريبا ديري ان الرسول صلى الله عليه وسلم بيان جيد و حديث ان راسو فليخفف فان فيهم السقيم ادو تربي ار ما سي ضعيف سي حاجه طلب ما نشكل سي دني النفس الله فرض دليل ام بغري فر خنو وش جناي ير بعد اخواني واحبابي الكرام انس بن مالك رضي الله عنه قد ما صليت خلف امام قط اخف صلاه ولا اتم صلاه من النبي صلى الله عليه وسلم يوم مسلم جرير حديث اخواني تلي انس بن مالك رسول الله صلى الله عليه وسلم الخادم تابع يرد خدا يا الله النبي دلا نواس سجدي الله النبي رزت صلاه النماز ري بشي بيت وجي يعني بشي ام بيت نواز بن زري داس اتمام در زمان هو در زمان هو سد نو يعني ما دي لا غير فج دي دي سندر غوري رسول صلى الله عليه وسلم نواس خند لا سندر خند لا سندر بو خند لا قرا سندر بو انت نرا خبرو تلي لكن بشي لمبا غري نو যদি হেড়ে মানুষ সকল থাকিলে যিনে ততবিলের পছন্দ করে খাস করে সাহবা এখানে সকল জমানার মাঝে ওনারা হয়ে পারো খুদু মানুষ সকলে কি হইতো লম্বারে এবাদতের বেশি পছন্দ করতো ইতারা জমানার মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমাজরে বেটা করে হজ্জিয়া হলে তেলে বেগুনার রেয়াত গুজি জানালে বেগুনার রেয়াত গুজি আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দোক নমাজের মাঝে দিন ফিজত আর মানুষ সকল আছে মুক্তি সকল আছে ইতারা রেয়াত গরিব আল্লাহ উলিয়ারে হাত্তা উলামায়ে কেরাম কলব ইয়াংগরদে বাদ মানুষ সকল আছে কী করে নো অসত্য আইব আইদেড়ে দাসে লত ন কথা তুলি বাইটা করে দিই আমি ন ইতার আইয়ের দেহে না দিলে অনুরাগ কেনা কেনা রে আয়া করিবা ইয়ান মাঝে খনো অসুবিধানের শরীর তো মাঝে আল্লাহ আলম তিয়ার বাদে আখওয়ানি আহবাব আল কালাম الإمام ابن دقيق رحمة الله عليه قد قول الفقهاء لا يزيد الإمام في الركوع والسجود على ثلاث تسبيحات لا يخالف ما ورد عن النبي صلى الله عليه وسلم أنه كان يزيد على ذلك يعني الرسول صلى الله عليه وسلم সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম তিনবার বেশি হয়তো, তিনবার হয়তো হেদ দূর করলেও ফারিবা, লেকিন এবার হদে আদনাল কামাল হেন্দিল্লা সাবাই কানা মক্কল ইতারা খাইরাম মাঝে বেশি আগাইছিল, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতো। তো এই এর দূরলে জায়েজ খুদ্দুর দিয়ান তিনবার, এর দূরলে আছে জায়েজ, তাহলে মানসিক কলের হালাতের রেয়াত গরিব আল্লাহ বলে এদুর করেন না, এনার মাঝে কোনো অসুবিধা নেই, এতটা কম নগরিবাং হদ্দিরি। ইয়ার বাদে এতটা বেশি কম করলে মুকরু হয়ে যাবে, কেলে বহুত মানসিক কলে এটা লাহাদ ওয়ুক রাহু আই ইউখাফিফা আল ইমাম ফি সলাত তাখফিফান লা ইতামাক্কানু মাআহু আল মামুম মিনাল ইতিয়ান বিল মাসনুন। খুদু মানুষ করে সুবহান রাব্বিল আলা বারদ হইল আর বঙ্গ উড়ি যাবে, রুকু সুজিদ আব্বের খন দিলা, খলর খুশ দিলা, হ্যাঁ হিনলা কেরাত করে বেশি সেরি হিনলা নোয়া হরু, হিনলা নোয়া হরু ইয়ানি মিন সুন্না ইউরাতুল কোরআন ও ইতামাহাল ফি তাসবিহ ওয়া তাশাহুদ বিকদর মা ইতামাক্কানু মান খালফুহু মিনাল ইতিয়ান বিল মাসনুন মিন তাসবিহ। তাহলে মানুষ করে আর ফিজা হাজি তারা সুন্দর করে নোমাজের রুকুরে সজিদারে তসবিহ করে আদা গরি করে দিয়ে ইনলা গরি গরি আরে নোমাজ সরণ ইয়ান যে সুন্না। এর বাদে মিনা সুন্না ইমাম আল্লাহ বলি আরে ফৈলার খাতারে কেনাগরি লম্বা করন, ইয়ার বাদর খাতারে কেনাগরি বেটা করন। আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিস কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাউইলু ফি রাকাতিল উলা ইয়া মুত্তাফাক আলাইহি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফৈলার খাতা মা কেনাগরি লম্বা গইতো, ফিসর রাকাতে মা ইয়াতনা কেনাগরি বাড়ি গইতো। ইয়ানি উমুমান ইখওয়ানি ওয়া আহবাবিল কিরাম ইমাম ওয়াতি খদিয়ান কানা মানা ইয়ানর অনরা ফেশা মেহনা না বানাইয়ো, ইয়ানোর কেম ফেশা না বানাইয়ো, ইয়ানোর মায়ের সুন্দর করবি ইমামতির হাকাম অকল শিখিয়ারে ইমামতি গরণ, এ ফিজতু জিন্দা আছে মুক্তাদি অকল আছে ইতারা রেয়ায়ত গরণ, ইমামতি মাজি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত জিন আছে সুন্নত জিন আনিবুল্লাহ উলিয়ারে খুশিদ গরণ, কেরাতম মাজি রুকুম মাজে সজিদম মাজি তাশাহুদম মাজি হেন্দিল্লাদা আছে আর দা আছে সজিদ সাহু আছে যে এবার হাকামর দা আছে সুন্দর করে শিখিলেন, বহুত বায়ান কলে সজিদ সাহুর দা আছে হাকামর নদানে দ্রম মাজি ইমামতি করে। তো ইন্দা সে না যায় সে বোকাল তোমার এদম মানুষ করো আমানত দারি আদা করর, ইয়ান ইমামতি হদিয়ান আমানা ইয়ানের মন জক্কা করিয়ার ফরম না নেন যায়স নেব। আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।